والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين توحيد الدرس آج کے شرک پرکار بھید شرک پتھم ہوتو دوئی بھاگے بھی بھکت ہو شرک اکبر اور شرک اصغر شرک اکبر اور شرک اصغر শিরকে আকবর মানে সবচেয়ে বড় শিরক বা বড় শিরক কাকে বলে যে শিরক করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় এবং তওবা না করে মারা গেলে জাহান্নামে চিরস্থায়ী হয় মনে থাকবে বড় শিরক কাকে বলে উদাহরণ হল বড় শিরক তাকে বলে যে শিরক করলে মুসলিম ইসলাম থেকে খারিজ হয়ে যায় এবং তওবা না করে মারা গেলে জাহান্নামে চিরস্থায়ী হয় কারণ আগে বলা হয়েছে যে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করেন কিন্তু শিরকের গুনাহ বড় শিরক কিভাবে হয় হুজুর ইবাদতের প্রকারসমূহের মধ্যে যত রকমের ইবাদত আছে এই প্রকারসমূহের মধ্যে যে কোনো একটি ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য নিবেদন করা বড় শিরক হয়ে যাবে উদাহরণস্বরূপ যেমন তাওয়াফ কার জন্য করতে হয় আপনি যদি কোন মাজারকে ঘিরে তাওয়াফ করেন তাহলে কি হয়ে গেল বড় শিরক মানত করার কার জন্য মানত করতে হয় একমাত্র আল্লাহর জন্য এখন যদি সেই মানত নজর যদি গায়রুল্লাহর কাছে গিয়ে মানেন কোন মাজারের কাছে গিয়ে মানেন কোন পীরের কাছে গিয়ে মানেন সেটা কি হয়ে যাবে শিরকে আকবর কোরবানি করা কার জন্য একমাত্র আল্লাহর জন্য কুলিন না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আপনি যদি সেই কোরবানি কোন মাজারে গিয়ে করেন আপনি বলেন হুজুর কোরবানি দিয়ে বলতে তো জবাই করেন জবাই দই একটা কোরবানি কোরবানি বলে এই কোরবানি যদি মাজারে গিয়ে করেন তাহলে কি হয়ে যাবে শিরকে আকবর সিজদা কাকে করতে হয় একমাত্র আল্লাহ তাআলাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা জায়েজ মনে করতাম তাহলে মহিলাকে বলতাম সে যেন তার স্বামীকে সেজদা করে কিন্তু আল্লাহ ছাড়া সেজদা হারাম ওরা বলে তাজিমি সেজদা চলবে ইউসুফ নবী তার আব্বাকে তার আব্বা আম্মাকে সেজদা করেছিলেন ইউসুফ নবী করেছিলেন বলে আমরা করব তা মানে আছে আদম নবীর যুগে ভাই বোনে বিয়ে হতো আমরা কিন্তু ভাই বোনে বিয়ে দেবো না হ্যাঁ ঈসা নবীর যুগে মদ হালাল ছিল তাহলে তো আমরা মদ খাবো নাকি তাহলে মোসা নবীর যুগে গায়ে যদি মদ লেগে যেত তো গোস্ত ফেলতে হতো আমাদের গায়ে যদি বাই চান্স মদ লেগে যেত গোস্ত ফেলতে হবে নাকি না কোন যুগে কিছু জায়েজ থাকলে পরে আমাদের সেটা দেখা নাই আমাদের সেটা ধর্তব্য না আমাদের দেখা হচ্ছে আমাদের শরীয়ত আমাদের শরীয়তে হারাম করা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কারো সিজদা করা যাবে না তা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সিজদা করলে সেটা কি হয়ে যায় শিরকে আকবর এই হলো মোটামুটি উদাহরণ যে শিরকে আকবর কিভাবে হয় বিপদ থেকে আহ্বান দোয়া প্রার্থনা কার কাছে করতে হয় আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে সাহায্য চাওয়া যাও বাঁচাও বাঁচাও বাবা অমুক আমাকে বাঁচাও বাবা আব্দুল কাদের জিলানি ইয়া আলী ইয়া ফাতেমা ইয়া হাসান ইয়া হোসেন ইয়া জিলানি আমাকে উদ্ধার করো বলা যাবে যাবে না ইয়া রাসূল আল্লাহ আমাকে বাঁচাও বলা যাবে কি হয়ে যাবে শিরকে আকবর কেন আল্লাহ তাআলা এসব কিছু নিষেধ করেছেন যেহেতু আল্লাহ ছাড়া পাবে পারেই না ওয়াইয়া গুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওরা ইবাদত করে এমন কিছু যা তাদের না কোনো উপকার করতে পারে আর না ক্ষতি করতে পারে ওয়াইয়া কুলুনা হাউলাই সুফাআউনা ইনদাল্লাহ তারা ইবাদত করে কেন হুজুর করে তারা মনে করে কি এরা সুপারিশ করবে এরা এদেরকে সন্তুষ্ট রাখলে এদের নামে নজর নিয়াজ দিলে কাল কেয়ামতের সুপারিশ করবে আর এক উদ্দেশ্য হলো যে কেয়ামতের দিনে আল্লাহর নৈকট্য দান করবে ইল্লা ইয়াকরিবুনা ইলাল্লাহি যুলফা এসব ধারণা মাত্র ধারণা এর কোনো ভিত্তি নেই মোট কথা এই হলো বড় বড় শিরক যা করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় সাহায্য চাওয়া তাহলে হুজুর কি কারো কাছে কি সাহায্য চাওয়া যাবে না তার শর্ত আছে শরীয়তে বিভিন্ন দলিলের ভিত্তিতে সাহায্য চাওয়া শিরিক এবং সাহায্য চাওয়া জায়েজ কোন সাহায্য চাওয়া জায়েজ আর কোন সাহায্য চাওয়া শিরিক সেটা শরীয়তে বলে দেওয়া হয়েছে শর্ত আছে কি কি শর্ত? তিনটে শর্ত আছে, এই তিনটে শর্ত কি সারম্ভ ধরবেন? এগুলো তোমাদের সঙ্গে তর্ক করতে পারবেন না, বলতে না পারলে। আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কোন সাহায্যকর্তা নেই। আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু বিল্লাহ, সাহায্য চাইলে কার কাছে যাও? একমাত্র আল্লাহ কাছে যাও। তাহলে হুজুর, এখন যদি আমার ঘর সংসার না চলে, কারো কাছে সাহায্য চাইবো, সে সাহায্য চাওয়া যায় কি না যায়? কোন মন্ত্রীর কাছে সাহায্য চাওয়া, কিংবা নিজের ভাই আত্মীয় স্বজনের কাছে সাহায্য চাওয়া, দেশের যে কি বলে আপনার মরল মতব্বর যারা আছে, যাদের কাছে জাকাত তাকাত বা সাহায্যের অর্থ পাওয়া যায়, তাদের কাছে সাহায্য চাওয়া, এগুলো কি সেরে? কোন ধরনের সাহায্য শিরিক নয়? যে ধরনের সাহায্যে তিনটে শর্তের মধ্যে তিনটি পাওয়া যায়, তিনটি পাওয়া যায়, যদি একটা না পাওয়া যায় তো সেইটা কি হবে? শিরিক হয়ে যাবে। যেমন প্রথম হচ্ছে, যার কাছে আপনি সাহায্য চাইবেন তাকে জীবিত থাকতে হবে। তার মানে কি? যে কোন মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া যাবে না। ওরা বলবে, হুজুর আপনি কালকে মৃত বলছেন, আমরা যাদের কাছে চাই তারা তো জীবিত, তারা তো মৃত নয়। আল্লাহ বলছেন, তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। সুতরাং আমরা মৃতের কাছে চাই না, আমরা জীবিত কাছে চাই। কি বলবেন? কি বলবেন? শহীদদের ব্যাপার না, আমাদের আমাদের শহীদ শহীদদের জন্য বলা হয়েছে তারা জীবিত, তার মানুষ সে পার্থিব জগতে জীবিত নয়। আল্লাহ তাআলা বলছেন, আহিয়াউ ওয়ালা কিল্লা তাশকুরুন, তা সেই জীবন তোমরা অনুভব করতে সুতরাং সেই জীবিত নয়। তা যদি বলেন, তা যদি বলে যে হ্যাঁ জীবিত আছে, আমরা জীবিত কাছে চাই, তো ঠিক আছে। তাদের মধ্যে যে সর্দার, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার কবরে আছেন। সাহাবারা কোনোদিন তার কাছে সাহায্য চেয়েছিলেন? দলিল দিতে পারবেন, প্রমাণ দিতে পারবেন যে সাহাবারা কোনো বিষয়ে বহু ঝগড়া ঝামেলা, বহু হত্যাকাণ্ড ঘটেছে, সাহায্যের জন্য কি পরামর্শের জন্য আল্লাহ নবীর কাছে গেছেন কেউ? বরং বৃষ্টি যখন বন্ধ হয়ে গেছে, অনাবৃষ্টির সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার কাছে গিয়েছিলেন? কার কাছে? আব্বাসের কাছে। আব্বাস বেশি ভালো না আল্লাহ, আব্বাসের ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ বেশি ভালো? কেন চাচাকে ছেড়ে দিয়ে রসুলের কাছে গেলেন না? রসুল তো ওখানে মসজিদে জীবিত, জীবিত আব্বাস জীবিত, আল্লাহ আপনি বলছেন আল্লাহ রসুল জীবিত, কেন গেলেন না তারা? তারা কি বুঝতেন না যে আল্লাহ রসুল জীবিত আছেন? বরং তিনি বলছেন, আব্বাস হে আল্লাহ রসুলের চাচা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি যখন জীবিত ছিলেন তখন আমরা তার দোয়াতে বৃষ্টি কামনা করেছি, আর আমাদের জন্য বৃষ্টি হয়েছে। এখন আপনি আছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আপনার ওসিলাতে আমরা দোয়া করছি যেন আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি। আল্লাহ সাহাবারা, আল্লাহ রাসূলের সাহাবারা বুঝতেন না যে আল্লাহ রাসূল জীবিত আছেন কবরে? কেন গেলেন না তার কাছে? বোঝা যাচ্ছে কি, যে আমাদের এই বোঝাটা ভুল যে তারা জীবিত আছে। সুতরাং তারা জীবিত নন, মৃত। মৃত বলা যায় না যে শুধু কোরআন যদি বলতেছে, কোরআনই বলছে ইন্নাকা মাইতু ওয়ইন্নাহু লামাইয়া, কোরআনই বলছে তারা মৃত। তবে হ্যাঁ, তাদেরকে মৃত বলো না, তারা জীবিত না, তাদের তারা মরেও অমর, তারা মরেও অমর, এই জন্য তাদেরকে মৃত না, তারা আল্লাহর কাছে রুজি প্রাপ্ত, আল্লাহর কাছে জীবিত আছেন। সুতরাং আমরা তাদের কাছে গিয়ে চাইতে পারবো, জাগতিক জীবনের জীবন নয়, তাদের কাছে চাওয়া ভুল। তারা আমাদের কথা শুনতে পান? তাদের কথা আমরা শুনতে পাই না। আল্লাহর নবীকে, আল্লাহ নবীর নামে দরুদ পাঠ করা হয়, সে দরুদ দিয়ে শোনেন না, ফেরেশতার মাধ্যমে শোনানো হয়, তাই না? সুতরাং তাদের কাছে চাওয়া ভুল। এই জন্য আমরা প্রথম শর্ত লাগাচ্ছি শরীয়তের এই দলিলের অনুযায়ী, যে যে ব্যক্তিকে কাছে আপনি সাহায্য চাইবেন তাকে জীবিত থাকতে হবে। উসমানের বিপদে পড়ছে, তাকে হাজার উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা করা হলো, আরো কত কত রসুলের পাশে মসজিদে, তিনি মসজিদ নির্মাণ করেছেন তার পাশেই বাড়ি, কেউ কোন সাহেব কেউ প্রমাণ দিতে পারবে যে আল্লাহ রসুলের কাছে গিয়ে সাহায্য চেয়েছে? হ্যাঁ, কিন্তু আল্লাহ রাসূলের কাছে গোনাহ খাতা মাফ চাওয়া যায়, কি রকম কোরআনে আছে, ওয়ালাউ আন্নাহুম মিযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুম রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবুর রাহীম। আল্লাহ কোরআনে বলছেন যখন তারা পাপ করে তারপরে তোমার কাছে আসে এবং তারা আল্লাহর কাছে ক্ষমা চায় এবং রাসূল তাদের জন্য ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। প্রমাণ রয়েছে যে পাপ করে আল্লাহ রাসূলের কাছে এসে তার মাজারে এসে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়। হ্যাঁ, কোরআনে মাজারের কথা তো নেই, তোমার কাছে এলে, তোমার কাছে মানে কোন সময়ে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় থাকেন তখন মৃত অবস্থায়। সুতরাং কোন কোন ক্ষেত্রেই দলিল পাবেন না যে মৃত মানুষের কাছে, মৃত কোন মানুষের কাছে, কোন পীর নবীর কাছে আমরা চাইতে পারি, আউলিয়ার কাছে, সিদ্দিকীন, শুহাদা, সালেহীনদের কাছে আমরা চাইতে পারি না। প্রধান প্রথম শর্ত হলো জীবিত থাকতে হবে। দুই নম্বর শর্ত কি? উপস্থিত থাকতে হবে। শুধু জীবিত থাকলেই হবে না। এখন হুজুর বাংলাদেশে জীবিত আছেন, আমি সৌদি আরব থেকে বলছি বাবা অমক আমাকে বাঁচাও, চলবে না? উপস্থিত থাকতে হবে। সামনে যে আছে, এখন নদীতে পড়ে গেছেন, ভাসছেন, দেখছেন যে একটা লোক পারে দাঁড়িয়ে, ও বাঁচাও বাঁচাও বলা যাবে, তাই না? হেলিকপ্টার দেখছেন, বাঁচাও বাঁচাও বলা যাবে। এখন কাউকে আপনি দেখছেন না, আর আপনি বাবার নাম নিচ্ছেন, বাবা অমক শাহজালাল আমাকে বাঁচাও। বাবা জীবিত থাকলে, শাহজালাল তো এখন মারা গেছে, কিন্তু জীবিত কোন ব্যক্তির কোন পীরের নাম নিয়ে বাবা মাহবুবে খোদা আমাকে বাঁচাও, বাবা দাদা আমাকে বাঁচাও, জীবিত কিন্তু উপস্থিত নেই। আপনি ভাবছেন কি, সে আমার আওয়াজ শুনতে পাচ্ছে? এটা তো অসুবিধে, এ হলো কি, শিরকে আকবার। এই জন্য দ্বিতীয় শর্ত লাগালাম, জীবিত থাকলেই হবে না, শুধু তাকে কিছু দেখতে হবে, উপস্থিত থাকতে হবে, অথবা উপস্থিত যদি নাও থাকে অন্তপক্ষে তার সঙ্গে কথা সরাসরি শোনাতে হবে, মানে সে শুনতে পাবে এমন। যেমন আজকাল মোবাইলের যুগ, আপনি মোবাইলে টেলিফোন করে বলতে পারেন, আপনার উপস্থিত নেই লোকটা, মনে করুন থানাতে আছে কিংবা রিয়াজে আছে, অমুক আমাকে বাঁচাও, আমি মাঝে মাঝে বিপদে পড়েছি, কি রাস্তার মধ্যে বিপদে পড়েছি, বলা যাবে, যাবে না, সাহায্য চাওয়া যাবে, তাই না? কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে, যদিও সে উপস্থিত নেই কিন্তু উপস্থিত কিসে আছে? কথায় উপস্থিত আছে। অতএব সব ঠিকই আছে। তিন নম্বর শর্ত হলো যে সাহায্যটা আপনি চাচ্ছেন সেই সাহায্য করার ক্ষমতা তার থাকতে হবে। এমন জিনিস আপনি চাচ্ছেন যে জিনিস আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, সেই জিনিস চাচ্ছেন। যেমন সন্তান চাচ্ছেন, বাবা অমুক জীবিত আছে, উপস্থিত আছে, সবই আছে। তৃতীয় নম্বর শর্তটা কি, এসে দিতে পারবে কিনা? বাবা হেলাল আমার চার মানুষ সন্তান হয় না বাবা, আমার একটা ব্যবস্থা করে দিন, যা বেটা এত সন্তান হবে। হ্যাঁ, বাবা হেলালের কাছে চাইলাম, জায়েজ না জায়েজ? শিরিক। কেন? যেহেতু সন্তান হেলাল দিতে হবে। হ্যাঁ, দোয়া করুন যাতে সন্তান হয়, সেটা আলাদা কথা, কিন্তু সন্তান চাওয়া জিনিস আলাদা কথা। সুখ সমৃদ্ধি, বাবা আমাকে একটা, আমার পাঁচতলা বাড়ি চাই, কি গাড়ি চাই, কৃষকদের ভিসা চাই, সরাসরি চাওয়া, সাহায্য চাওয়া যায় না, যতক্ষণ জানতে হবে যে এই দেওয়ার ক্ষমতাটা আছে কিনা। আপনি বলেন হ্যাঁ ওর ক্ষমতা আছে, না আমি ভক্তির আদেশের যে শুধু মনে করলেই হবে না যে ক্ষমতা আছে, আসলে জানতে হবে তার ক্ষমতা আছে কিনা। সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো আছে না? সুতরাং এরকম ধারণা করা ভুল। মাজারে গিয়ে কারো সন্তান হয়, হতে পারে, ডাক্তারের কাছে গিয়ে হয়, কারো হয় কারো হয় না, সবারই কি মাজারে গিয়ে সন্তান হয়? হয় না। পরীক্ষা করে দেখতে পারে, যাদের সন্তান হয় লাইকেশন করে বন্ধ করে সন্তান, তারা মাজারে যায়, বলুক বাবা আর সন্তানের দরকার নেই, বন্ধ হয় কি? হ্যাঁ, আল্লাহর হুকুমে হয়ে যায়, মাঝখান থেকে শয়তান তাকে ফুসরিয়ে নিয়ে গিয়ে শিরিক করায়। সুতরাং এই হচ্ছে বড় শিরিক, বড় শিরিক। সাহায্য চাইতে হলে এই তিনটে শর্ত ভিত্তিকে সাহায্য চাইতে হবে, তাছাড়া যে দিতে পারে না, যার দেওয়ার ক্ষমতা নেই, সে কোন সহযোগিতা করতে পারে না। ওয়া ইবাদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম, ওরা ইবাদত করে এমন কিছু যাদের না ক্ষতি করার ক্ষমতা আছে আর না কোনো লাভ করার ক্ষমতা আছে। এখানে কি বলতে, দেখুন নজর নিয়াজের মাধ্যমে তাদের নয় করে লাগার চেষ্টা করা, জিন শয়তান ও মৃত্যু ব্যক্তিকে ভয় করা, এটাও সে জিনকে ভয় করা, কেমন ভয়, যেমন আল্লাহকে করা হয়, আমার হাত দেখিয়ে দেবে, আমার ঘাড় ঘুরিয়ে দেবে। এখানে থুতু ফেলিস না, থুতু ফেলে কি হবে, মুখ বেঁকে যাবে, ঘাড় ঘুরে বেঁকে যাবে। ওই যে যেমন শহীদ বলছে, পীর সাহেবের নামে এরকম খারাপ কথা বললে তোমার ক্ষতি হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, হাত বেঁকে যাবে, পা ভেঙে যাবে, তাই না? এসব বাজে কথা, এসব ভয় কার কার হওয়া উচিত? আল্লাহর। ওটা আলাদা কথা, ওটা আলাদা কথা, ওটা গেল, সেটা হলো পার্থিব ভয়। যেমন বাঘকে ভয় করেন, যেমন আগুনকে ভয় করেন, যেমন আপনি মাস্তানকে ভয় করেন, সন্ত্রাসীকে ভয় করেন, এই ভয় কিন্তু ওই ভয় নয়, এটা শিরকি ভয় না, এটা হচ্ছে প্রাকৃতিক ভয়। প্রাকৃতিক ভয় তেমনি ভালোবাসা, ভালোবাসার মধ্যেও শিরিক আছে, আর প্রকৃতিগত ভালোবাসা, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, আব্বাকে ভালোবাসেন, ছেলে মেয়েকে ভালোবাসেন, শিরিক না, এগুলো প্রকৃতিগত। সব জিনিসের দুটো করে ভাগ আছে, যেমন সাহায্য চাওয়া দুরকম হলো, এক হচ্ছে পার্থিব সাহায্য, আর এক হচ্ছে এমন সাহায্য যে সাহায্য আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। তেমনি ভয় আল্লাহ, এমন কোন সৃষ্টিকে এমন ভয় করা যে ভয় কাকে করতে হয়, আল্লাহকে করতে হয়। ঈশ্বরকে ভয় করছেন আপনি, কোন ক্ষতি করবে, যেমন আমরা আল্লাহকে ভয় করি যে আল্লাহ কোন শাস্তি দেবেন, কোনো আজাবে পড়বো, এটা আল্লাহকে ভয় করা হয়। কিন্তু আমরা কি করে সৃষ্টিকে ভয় করছি? এই যে বললাম এখন একটু আগে গল্প, যে তার বাচ্চা নেমে গেছে, সে এখন ফেলে দিয়েছে, এখন ভয় লোকে ভয় দেখাচ্ছে কি যে ওই বাচ্চা তোমার কোনো ক্ষতি করবে, আরে ও বাচ্চার কি ক্ষমতা আছে? কোন মোরা মানুষ কারো না